আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা এই পবিত্র জুলহজ মাসের বেশ শ্রেষ্ঠ দিনগুলির মাঝে রয়েছে, যে শেষ প্রথম দশক জুলহজের শুরু হয়ে গেছে, আর তাতে আমল করলে জিহাদ অপেক্ষা বেশি সওয়াব পাওয়া যায়। সুতরাং যত রকমের নেক আমল আছে করা উত্তম, করা আপনার নিজের জন্য ভালো। যদি আপনার দান খয়রাত করার কিছু থাকে তো এই দিনগুলিতে করে ফেলুন। যদি আপনার রোজা রাখার থাকে, যাদের কাজা রোজা আছে, এই দিনগুলিতে করে ফেলুন, তাহলে পরে আপনার স্বভাবটা কি হবে, অনেক অনেক বেশি লাভ হবে। রোজা রাখা এমনি আল্লাহর ওয়াস্তে রোজা রাখতে হয়, আল্লাহর ওয়াস্তে রোজা রাখলে তার ফজিলত কি? যদি কেউ আল্লাহর ওয়াস্তে একটা রোজা রাখে, আল্লাহর রাস্তায় একটা রোজা রাখে, জাহান্নাম কত বছরের পথ দূরে সরে যায়? 70 বছরের। আল্লাহু আকবার! 70 বছরের পথ জাহান্নাম আপনার কাছ থেকে দূরে সরে যাবে। এবার জাহান্নাম যদি দূরে সরে যায় তো আপনি কোথায় থাকবেন? মাটিতে থাকবেন? কোথায় থাকবেন? পরকালে হয় জান্নাত আর না হয় জাহান্নাম। মাঝখানে অবশ্য আছে কিছুদিনের জন্য কিছু লোক থাকবে, সব সময় জন্য না। সেই জায়গাটার নাম কি? আরাফ। সেই জায়গাটার নাম হচ্ছে আরাফ, যেখানে কিছুদিন কিছু লোক সেখানে থাকবে, তারপরে হয় জান্নাত না হয় জাহান্নাম। তো জাহান্নাম যদি 70 বছরের পথ দূরে সরে যায় তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার স্থান কোথায় হবে? জান্নাতে হবে। আর একটা রোজা রাখে, তাহলে যারা একাধিক রোজা রাখে তাহলে কত সওয়াব হবে? বিশেষ করে এই দিনগুলিতে সমষ্টিগতভাবে রোজা হচ্ছে একটা ভালো কাজ, কিন্তু এই দিনগুলিতে নিশ্চয়ই শ্রেষ্ঠ রোজা হবে। বলা বাহুল্য, এই মাসের প্রথম 9 দিনে রোজা রাখা হচ্ছে মুস্তাহাব, ওয়াজিব না, মুস্তাহাব। করলে আপনার জন্য বিশাল সওয়াবের কাজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি এই দিনগুলিতে নেক আমল করতে উৎসাহিত করেছেন, আর রোজা হল অন্যতম শ্রেষ্ঠ আমল। তাছাড়া মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খোদ এ দিনগুলিতে রোজা রাখতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই দিনগুলিতে রোজা রাখতেন। তার পত্নী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু তিসআ যিলহিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিলহজ্জের 9 দিন রোজা রাখতেন। তারপরে আশুরার রোজা রাখতেন, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। এই বয়ান তিনি দিয়েছেন, সোমবার রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। কে বলছেন? মা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওমারের মেয়ে হাফসা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ্জের 9 দিন রোজা রাখতেন। এখন তাহলে উত্তম হলো কি, যে 9 দিনই আপনি রোজা রাখবেন, একটানা 9 দিন। আচ্ছা হুজুর, যদি একটানা না পারা যায়, 9টা দিনই রোজা রাখতে না পারা যায়, তাহলে কি কিছু কিছু দিন রোজা রাখা যাবে না? নিশ্চয়ই আপনি যতটা পারেন, বিশেষ করে সোমবার বৃহস্পতিবার যদি পড়ে, কিংবা আপনি একদিন বাদ দিয়ে একদিন রাখুন, কিংবা যতটা পারেন, যতটা সাধ্য আপনার রাখা আপনি রেখে যান। যদি আপনি রাখেন, যদি আপনি রাখতে চান এইভাবে ছেড়ে ছেড়ে রাখেন, কিন্তু আরাফাতটা বাদ দিলে হবে না। যে আরাফাত আগের দিনে রাখলেন, আরাফাত দিনটাই বাদ দিলেন, তা করলে অবশ্যই হবে না। সাহাবী আব্দুল্লাহ বিন উমার এই দিনগুলিতে রোজা রাখতেন, রোজা রাখতেন মুজাহিদ প্রমুখ ওলামাগণ এই দিনগুলিতে রোজা রাখলে, এই দিনগুলিতে রোজা রাখেন আপনি, তাহলে মক্কার চাঁদ দেখা হিসাবেও আরাফার দিন রোজা রাখা হয়ে যাবে। ওই যে দ্বন্দ্ব চলছে যে মক্কাতে আরাফাত আছে, বাংলাদেশে কোথায় আরাফাত, তাই না? অতএব মক্কার সাথে রাখতে হতো। একজন লিখছে বুঝে, তো এদেশ ছেড়ে বা মক্কায় চলে যাও, সেখানে রোজা রাখ, মক্কায় আরাফায় তো ঠিক আছে, সেখানে চলে যাও। তো তাকে বলা হয়েছে যে তোমাদের বাংলাদেশে আরাফাত নেই, তো মিনা কোথায় আছে? কোরবানিটা কোন দিনে করছো? 10 তারিখে করছো, আর রোজাটা রাখছো 8 তারিখে, তো এখানে মিনা কোথায় এলো? বাংলাদেশে যেমন আরাফাত নেই তেমনি মিনাও নেই, কিন্তু যারা বোঝে তাদের বোঝ তারা আমনা নিজেদের বুঝে রাখবে মক্কা মদিনার সাথে, বেশ তাদের অনেক হুজ্জত আছে, সেসব তর্কে যাওয়া আমাদের কোনো দরকার নেই। একদিন দুদিন তিন দিন রাখুন, তাহলে মক্কার সাথেও রাখা হবে আর আপনার আরাফার দিনও রোজা রাখা হয়ে যাবে, দুটোর মধ্যে একটা তো হবেই, তাই না? কিন্তু সমস্যা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক স্ত্রী আবু বকরের কন্যা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দশ দিনে রোজা রাখতে, দশ দিন তো নয় নদিন, দশ দিন তো রোজা রাখা হবে না, তাই না? এই নদিনে রোজা রাখতে দেখিনি। মা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈমান আল আশরা কাত্তু, কখনোই আমি দেখিনি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নয় দিনে রোজা রেখেছেন। যা তাহলে স্ত্রী সব খবর জানবেন, এক স্ত্রী বলছেন রাখতেন আর এক স্ত্রী বলছেন রাখতেন না, এখন কি করবেন? দুটোই সহি হাদিস। এখন বলে আমাদের এ নিয়ে বিষয় অনেক কথা আছে, তার মধ্যে একটা কথা হলো যেটা বলেছেন বাইহাকি, ইমাম বাইহাকি বলেছেন ফাজাইরুল আওকাতে, তিনি বলছেন যে হাফসার হাদিস আয়েশার হাদিস অপেক্ষা উত্তম। কেন? এই হাদিসটি হচ্ছে ঘটন সূচক এবং আয়েশার হাদিস হচ্ছে অঘটন সূচক। তো ঘটন সূচক আর অঘটন সূচক যখন পরস্পর বিরোধী হয় তখন উসুলের নিয়মে প্রাধান্য দেওয়া হয় ঘটন সূচককে। আমি আপনাদেরকে বলেছিলাম যে আমরা ওমরাতে গেলাম, হেলাল বেলাল সবাই ছিল, ওমরাতে গেলাম, গিয়ে কাসিমে যখন বিলাল বর্ণনা করছে যে হুজুর কাসিমে নেমে এক বুফিয়াতে স্যান্ডউইচ কিনতে গেলেন, তো দাম দেখি দাম বেশি দেখে আর কিনলেন না। আমি বুফিয়াতে ঢুকেছি স্যান্ডউইচ কিনতে, দাম বেশি দেখে কিনি নেই, সেটা কে বর্ণনা করছে? বিলাল। আর হিলাল বলছে না, অসম্ভব, হতেই পারে না, হুজুর কাসিমে নামেননি, বুফিয়াতে যাননি। এখন যদি মানি বিলাল যেমন সত্যবাদী, হেলালও তেমনি সত্যবাদী, হেলাল বলছে আমি দেখিনি যে হুজুর নেমে কাসিমে বুফিয়াতে ঢুকেছিলেন, আর বিলাল বলছেন আমি দেখেছি হুজুর নেমে বুফিয়াতে ঢুকেছেন। বলুন তো কোনটা মনে হবে সত্যি? দুজনেই কিন্তু সত্যবাদী, কেউ মিথ্যাবাদী নেই। আ যে বলছে ঘটনাটা ঘটেছে তার কথাটা গ্রহণযোগ্য হবে, আর যে বলছে আমি দেখিনি তা সে কি মিথ্যা বলছে? না, মিথ্যা বলেনি, সে দেখেনি। দেখেনি মানে যে ঘটনাটা ঘটেনি তা নয়, কিন্তু এটা হচ্ছে একটা ঘটনার কথা, একদিনকার কথা। আর এখানে আপনার রোজা রাখা বছর প্রত্যেক বছরে এই দশ তারিখে রোজা রাখলে পরে নিশ্চয়ই আয়েশা দেখতেন। তবুও ওলামাদের একটা মানে প্রাধান্য দেওয়ার যে রীতি সেটা হচ্ছে আয়েশা হয়তোবা দেখেননি, হয়তোবা সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ছিলেন কিংবা কোনো কারণে রোজা রাখেননি, তার বাসায় এসে তিনি হয়তো রোজা ছিলেন না, নয় তারিখে যে প্রত্যেক দিনটাই রোজা রাখতে হবে তাও না, কোনো কারণে একটা হবে যার কারণে আয়েশা বলছেন যে আমি রোজা রাখতে দেখিনি। কিন্তু হাফসা যখন বলছেন তখন তার এটা হচ্ছে ঘটনা সূচক, আর ঘটন সূচককে অঘটন সূচকের উপরে প্রাধান্য দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন, কারণ কোন কোন সময়ে আপনারা এই হাদিস শুনবেন তখন চমকে উঠবেন, এই আবার কি কথা হলো, এতদিন তো হুজুর বলছেন রোজা রাখতে হবে, এখন বলছি যে আয়েশা বলছে রোজা রাখতেই দেখিনি, তাহলে কি করে রাখা হবে, কি করে সুন্নত পালন করা হবে? এই জন্য বলে রাখলাম। মোট কথা, জুলহজ মাসের এই নয় দিনে রোজা রাখা মুস্তাহাব, জুলহজ মাসের এই নয় দিন রোজা রাখা হচ্ছে মুস্তাহাব, আর তার থেকে সব আরো বেশি মুস্তাহাব হচ্ছে আরাফার দিন। ইমাম নওয়ী রাহমাহুল্লাহ বলেছেন ওই দিনগুলিতে রোজা রাখা পাকা মুস্তাহাব, ঠিক আছে। আর একটা মশলা বাকি থাকবে, সেটা হচ্ছে কাজা, যেমন বললাম যে কাজা থাকলে এই দিনগুলিতে কাজা রাখেন, তাহলে কাজা আর এই দিনগুলি রোজা একটা নিয়ত রাখলেই হবে, তাই না? দুটো নিয়ত রাখলে হবে না, শুধু কাজার নিয়ত রাখতে হবে যে আমি কাজা রাখছি, আর এই দিনগুলিতে যে ফজিলত আছে সেগুলো আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো মহিলাদের অবশ্য মানে ফরজ বাকি রেখে নফল রোজা করা এটা জায়েজ না জায়েজ ওলামাদের বিভিন্ন কথা আছে, উচিত না, উচিত না ফরজকে এইভাবে রেখে দেওয়া। কিন্তু অনেকে মনে করে কি যে পৌষ মাসের ছোট ছোট দিনে রেখে নেব, তা এখন তো আপনি রাখতে পারছেন, যখন যখন রাখতে পারছেন নফল রোজা রাখতে পারছেন তখন ফরজ হিসেবে রাখতে কেন পারবেন না? আপনি ফরজ বাদ দিয়ে নফলটা রাখতে পারছেন, আপনি ভাবছেন ফরজটা পৌষ মাসে আদায় করব, এই ফজিলতগুলো চলে যাবে। তো ফজিলতগুলো চলে যাওয়া যদি আশঙ্কা থাকে তো এই দিনগুলিতেই কাজার নিয়তে আপনি রোজা রাখুন, কিন্তু নিয়ত হতে হবে কাজা রাখছি, এ নয় যে দুটোই রাখছি। আরাফার দিনে আপনি কাজা এবং আরাফা রাখছি না, আপনি কাজার নিয়তে রাখবেন, বাকি ওই দিনের ফজিলত ইনশাআল্লাহ পেয়ে যাবেন। তবে আমি এটা বলছি না যে এইরকম করবেন ভালো তা না, বরং রমজান পার হলেই যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি কাজা রেখে নেবেন। যে সওয়ালের সওয়াব পেতে হলে আগে কাজা রাখতে হবে, তারপরে সওয়ালের রোজা রাখতে হবে। ওলামারা বলেছেন সওয়ালের ছটা রোজা রাখলে যে কি সওয়াব পাওয়া যায় বাদশাহ, সওয়ালের ছটা রোজা রাখলে এক সারা বছরের রোজা রাখার সমান সওয়াব হয়ে যাবে। এখন যদি আপনার কাজা রোজা থাকে রমজানের আর সওয়ালের রোজা রাখেন, তা এক বছরের সওয়াব হবে না, তার কারণ রমজানই তো আপনার, রমজান তো 300 দিনের তাই না, আর সওয়াল হচ্ছে 60 দিনের, 360। ওদিকে রমজান যদি আপনার এক সপ্তাহ বাকি থাকে 70টা তো এমনিতেই কম হয়ে গেল তাই না। তো এই জন্য আগে ফরজ রোজাটা, ফরজ আল্লাহর ঋণটা আগে শোধ করে দাও। ঋণ বাকি রেখে হজ করতে যেও না, ঋণ বাকি রেখে কোরবানি দিতে যেও না, কারণ যদি তুমি মারা যাও তাহলে ফরজ ত্যাগ করে তোমার এই মুস্তাহাব পালন করতে যাওয়াটা ভুল হবে। এই জন্যে অপারতপক্ষে ফরজগুলো আগে কাজা করে নিতে হবে, আর যদি বাকি থাকে তাহলে এই দিনগুলি একটা সুবর্ণ সুযোগ, সেই সুবর্ণ সুযোগ ব্যবহার করুন, সদ্ব্যবহার করুন, আর কাজার নিয়তে রোজাগুলো রেখে নিন। বিশেষ করে মহিলাদেরকে বলবো, কারণ মহিলাদের বেশি কাজা থাকে, আর সফরে টফরে গেলে পুরুষদের কাজা হয়ে যায় কিংবা অসুস্থ হলে, যাই হোক আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। রোজা রাখাটা অবশ্য এই দিনগুলোতে বিশাল কঠিন, রমজান গেল সে দেখাই গেছিল গরম কত, আজকে কত ডিগ্রি ছিল, 46 না 47, প্রায় 47-48 ডিগ্রি গরম, সুবহানাল্লাহ। আর এই এই এই দিনে রোজা রাখতে হয়, যদি বাইরে কাজ করতে হয়, যারা এসি রুমে রোজা রাখতে তাদের কথা আলাদা, তাদের পৌষ মাস কি আর, অবশ্য পৌষ মাসের দিনটা ছোট হয় কিন্তু ওই দিন লম্বা হয়, তবুও পেঁয়াজ টিয়াজ লাগে না কারণ তারা এসি রুমে বসে আছে। ওই যে মজা ঠাট্টা করে বলে না, এসি রুমে বসে ফতোয়া দিচ্ছে, মানে এসি রুমে না, ওই মাঝখানে রোদের তাপে আরাফাতের রোদে গিয়ে ফতোয়া দিতে হবে, এসি রুমে দেওয়া যাবে না। এসি রুমের ফতোয়া হচ্ছে এসি রুমের ফতোয়া, নরম ফতোয়া, তো যাই হোক ঠান্ডা আর কি, আর ওদের গরম গরম ফতোয়া, যেহেতু ওরা ময়দানে নেমে রোদে রোদে ফতোয়া দিচ্ছে তাই না। যাই হোক, ফতোয়াতে কোনো পার্থক্য হয় না, কিন্তু তাদের কথা মানে বলছে আর কি তারা। তো সত্যি রোজা রাখা খুবই কষ্টকর, তবু যাদের হিম্মত আছে, আল্লাহর সওয়াব নেওয়ার ইচ্ছা আছে, এই রোজা রেখে ফজিলত পূর্ণ দিনগুলো কাটাবার ইচ্ছা আছে, তারা খুবই সুন্দর সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাদের সবাইকে আমাদেরকেও তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।